যে দৃশ্য দেখি অন্য, এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এ অরণ্য, এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য এ অরণ্য। এথা দিনে দে অন্ধকার, এথা দিনে দে অন্ধকার, এথা নিচ্ছুম চারিধার, এথা নিচ্ছুম চারিধার, এথা ঊর্ধ্বে উঁচায়ে মাথা দিল ঘুম, এথা ঊর্ধ্বে উঁচায়ে মাথা দিল ঘুম, যত আদিম মহাদ্রুম, যত আদিম মহাদ্রুম।